অধিকারের ব্যবস্থা কোন প্রশ্নই আছে। এই জন্য মসজিদ মুসলমানের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মসজিদ নির্মাণের একটা ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার জমিনে মানুষের জন্য সর্বপ্রথম যে গড় নির্মাণ করা হয়েছিল সেই গড়টা ছিল পবিত্র খানায়ে কাবার গড়, আল্লাহর গড় মসজিদ। দুনিয়ার জমিনে কোনো মানুষের বসবাসের গড় সর্বপ্রথম নির্মাণ করা হয়নি, দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহর গড় মসজিদ খানায়ে কাবা নির্মাণ করা হয়েছে। তাও কিভাবে, এর দীর্ঘ ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করিয়া সর্বপ্রথম এই পৃথিবীতে বসবাস করার জন্য জিন জাতিকে পাঠাইছিলেন। জিনেরা এই পৃথিবীতে বসবাস করত। জিন জাতির নেচার হইল, স্বভাব হইল, এরা স্বভাব দুষ্ট, অর্থাৎ স্বভাবগতভাবেই এরা দুষ্টামি না করে এরা জীবনযাপন করতে পারে। মারামারি, কাটাকাটি, খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফসাদ করিয়া জীবন কাটানি ওই জিন জাতির খাসলত, জিন জাতির স্বভাব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে নির্দেশ দিলেন, ও ফিরিস্তারা তোমরা পৃথিবীতে যাও, গিয়া জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া পৃথিবীর সমতল ভূমিতে বসবাস করার উপযোগী এলাকায় তোমরা ফিরিস্তারা বসবাস করতে থাকো। আল্লাহর হুকুমে ফিরিস্তারা পৃথিবীতে আসলেন জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া, ফিরিস্তারা এই পৃথিবীতে বসবাস শুরু করলেন। জিন এবং ফিরিস্তা এই দুই জাতিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে এরা মানুষের চোখে অদৃশ্য হইয়া থাকতে পারে, আবার যে কোনো সময় যে কোনো জিনিসের আকৃতি ধারণ করিয়া, যে কোনো জীবজন্তুর আকৃতি ধারণ করিয়া মানুষকে দেখাও দিতে পারে। হযরত জিব্রিল আলাইহিসসালাম বিভিন্ন সময় মানুষের আকৃতি ধারণ করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হইতেন। রাসূল তখন জিব্রিলকে মানুষের আকৃতিতে দেখতে পাইতেন। আবার মেরাজের রাত্রে আল্লাহর রাসূল জিব্রিলকে তার আসল আকৃতিতে দেখতে পাইছেন। আল্লাহর রাসূল বলেন, জিব্রিলকে আমি যখন মেরাজের রাত্রিতে আসল সুরতে দেখতে পাইলাম, তখন দেখলাম জিব্রিলের পা জমিনে আর আঁটু পর্যন্ত আসমানে, আর তার শরীরের বাকি অংশ তার উপরে। এক জিব্রিলের আকৃতি যদি এত বড় হয়, আপনারা চিন্তা করে দেখেন আল্লাহর অগণিত ফিরিস্তা কত বিশাল জগতে বসবাস করে। এই কারণে জিব্রিল ফিরিস্তা বেশিরভাগ সময় সাধারণ মানুষের আকৃতি ধারণ করিয়া আল্লাহর রাসূলের সামনে আসতেন। ফিরিস্তাকে এবং জিন জাতিকে আল্লাহ এই ক্ষমতা দান করেছেন, তারা মানুষের চোখের সামনে অদৃশ্য হইয়াও থাকতে পারে, আবার কোন জীবজন্তুর আকৃতি ধারণ করিয়া মানুষকে দেখাও দিতে পারে। এই স্বভাব জিনের মধ্যেও আছে, এই স্বভাব ফিরিস্তাদের মধ্যেও আছে। তবে জিন আর ফিরিস্তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা স্বভাবগত ব্যবধান হইল, জিন জাতিরা আল্লাহর নাফরমানি না করিয়া, গুনাহ না করিয়া, খুন খারাপি না করিয়া শান্তি পায় না। একটা না একটা দাঙ্গার মধ্যে জড়াইয়া থাকলেই তারা শান্তি পায়। আর ফিরিস্তার স্বভাব হইল, এরা জীবনে কোনদিন কোন রকমের গুনার কাজ করবে দূরের কথা, তারার মনেই চায় না গুনার কাজ করতে। আল্লাহ যে কাজ করতে নিষেধ করছেন এই কাজ করতে তাদের মনে চায় না, এই জন্য জীবনে কোনদিন ফিরিস্তারা কোন নাফরমানি করে না, কোন গুনার কাজ করে। তাই আল্লাহর হুকুমে ফিরিস্তারা যখন পৃথিবীতে আসলেন, জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া আবাদি এলাকায় ফিরিস্তারা বসবাস শুরু করলেন, তখন ফিরিস্তাদের মধ্যে একে অপরের সাথে একটা আলাপ আলোচনা হইল যে জিনেরা নাফরমানি করে গুনার কাজ করে, এই জন্য আল্লাহ তাদেরকে জঙ্গলে তাড়াইয়া দিছেন, আমরা জীবনে কোনোদিন গুনাহ করি না এই জন্য আল্লাহ আমাদেরকে এখানের বাসিন্দা বানাইয়া দিছেন। কাজেই বোঝা গেল আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোন জাতি আল্লাহর জগতে নাই, ভবিষ্যতে হইতেও পারে না। যারা জীবনে কোনোদিন গুনাহ করে না এর চেয়ে ভালো কোন জাতি হইতে পারে না, কাজেই আল্লাহ আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোন জাতি আর কোনোদিন সৃষ্টি করবেন না, আমরা ফিরিস্তারাই হইব আল্লাহর সৃষ্ট জগতের শ্রেষ্ঠ জাতি। তাদের মধ্যে যখন এই কথাটা আলোচনা হইতেছিল তখন আল্লাহ তাদের আলোচনায় বাধা দিয়া বলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, ও ফিরিস্তারা আমি নয়া আর একটা জাতি সৃষ্টি করব, সেই জাতিটার নাম হবে মানুষ জাতি, আদম জাতি। সেই জাতির মর্যাদা হবে সৃষ্টির শ্রেষ্ঠ। তোমরা ফিরিস্তারা যারা জীবনে কোনোদিন গুনাহ করো না, তোমাদের চেয়েও আদম জাতির মর্যাদা হবে শ্রেষ্ঠ, এবং তাদের পদবি হবে, তারা হবে পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আমি আল্লাহর খলিফা। ফিরিস্তারা তখন জানতে চাইলেন, ও আল্লাহ, আমরা যারা জীবনে কোনোদিন গুনাহ করি না, আমাদের চেয়ে শ্রেষ্ঠ যে মানুষ জাতি আপনি বানাইবেন, ওই জাতির স্বভাবটা কি হবে? যে জীবনে কোনোদিন গুনাহ করে না তার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা যে পাইব তার স্বভাবটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ জাতির স্বভাব হবে এরা ইচ্ছা করলে গুনাহ করতে করতে পশু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হইতে পারবে, ইচ্ছা করলে গুনাহ বর্জন করিয়া ফিরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা লাভ করতে পারে। এখানেই ফিরিস্তাদের মনের মধ্যে প্রশ্ন জাগল, যে মানুষ জাতি ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, এই মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ ফিরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ কিভাবে হইতে পারে? ফিরিস্তারা আল্লাহর কাছে আরজ করলেন, ও আল্লাহ, যে মানুষ জাতি ইচ্ছা করলে গুনাহ করতে পারে তারে কেন তোমার খলিফা বানাইতে চাও, তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাও? আমরা ফিরিস্তারা জীবনে কোনোদিন গুনাহ করি না, আমাকে আমাদেরকে তোমার খলিফা বানাও না কেন, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দাও না কেন? প্রথম প্রশ্নটা ফিরিস্তারা বাসার দ্বারা আল্লাহর দরবারে পেশ করলেন, দ্বিতীয় প্রশ্নটা মনের মধ্যে গোপন রাখলেন, যে মানুষ গুনাহ করতে পারে তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাও, এটা কথার দ্বারা ব্যক্ত করলেন। আমরা জীবনে কোনোদিন গুনাহ করি না, আমাদেরকে কেন সেই মর্যাদা দাও না, এই কথাটা ব্যক্ত করলেন না, মনের মধ্যে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাব কথার দ্বারা দিলেন, আর মনে মনে গোপন প্রশ্নের জবাব মনে মনে বুঝার ব্যবস্থা করিয়া দিলেন। এই জন্যই হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল বলেন, যে যেমন তার আল্লাহ তেমন, যে ফেসি তার আল্লাহ ফেসি, ওমাকারু ওমাকার আল্লাহ, যে মক্কর করে হে আল্লাহর মক্কর করে, আর যে সরল সুজা সে আল্লাহরেও ফায় সরল সুজা। কেউ যদি গুনাহ করিয়া মনে করে যে আল্লাহ নিষ্ঠুর আমাকে মাফ করবেন না, তাইলে আল্লাহ তাকে মাফ করবেনই না। আর যে গুনাহ করিয়া মনে করে আল্লাহ দয়াল আমি তৌবা করলেই আল্লাহ আমাকে মাফ করিয়া দিবেন, সে তৌবা করতে দেরি হইতে পারে, আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। তাইলে একটা কথা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম, যে যেমন তার আল্লাহ তেমন, যে যেমন তার আল্লাহ তেমন। যে মনে করে আল্লাহ যখন মাফ করবেনই না, তাইলে আমি ইচ্ছা মতো গুনাহ করতে থাকি, আল্লাহ অবশ্যই তারে মাফ করবেন। আর যে মনে করে আল্লাহর কাছে তওবা করলেই যেহেতু আল্লাহ মাফ করিয়া দেন, কাজী আমি জীবনের জন্য সব গুনাহ ছাড়িয়া তওবা করি, আল্লাহ ওয়াদা দিয়েছেন অবশ্যই আমি তাকে মাফ করিয়া দেব। বুঝলেন কিনা দেখেন আল্লাহর কাছে গুনার মাফ পাইব কে আর পাইবে না কে? যে মনে করে আল্লাহ মাফ করবেন না, কাজী আমি গুনাহ ছাড়িয়া লাভ নাই, ইচ্ছা মতে গুনাহ করতে থাকি, তারে আল্লাহ মাফ করবেন না। যে মনে করে আল্লাহ দয়াল, আল্লাহর কাছে তওবা করলেই তো আল্লাহ মাফ করিয়া দেন, কাজী আমি গুনাহ ছাড়িয়া দেই, আল্লাহ বলেন তুমি গুনাহ ছাড়তে দেরি হবে, আমি তোমাকে মাফ করতে দেরি হবে না। তো ফিরিস্তারা যে প্রশ্ন কথার দ্বারা ব্যক্ত করলেন, আল্লাহ কথার দ্বারা সেই প্রশ্নের জবাব দিলেন। ফিরিস্তারা ব্যক্ত করলেন যে আদম জাতি গুনাহ করতে পারে তারে শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান কেন? আল্লাহ এই কথার জবাবে আল্লাহ বলেন ইন্নি আলামু মা লা তাআলামুন, এর কারণ আমি জানি তোমরা জানো না। যে আদম জাতি গুনাহ করবে তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাই, এর কারণ তোমরা জানো না, সেটা আমি জানি। আর তাদের মনে মনে যার এক প্রশ্ন ছিল, আমরা কোনোদিন গুনাহ করি না, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দাও না কেন? এটা যেহেতু কথার দ্বারা ব্যক্ত করছেন না, এই কারণে আল্লাহও কথার দ্বারা জবাব দিছেন না। কথা প্রশ্ন রইছে মনে মনে, আল্লাহ বুঝার ব্যবস্থাও করিয়া দিছেন মনে মনে, মনে মনে প্রশ্ন আছে তোমরা মনে মনে জবাব বুঝো, মনে মনে বুঝার যে ব্যবস্থা করিয়া দিলেন, এই ব্যবস্থার এক পর্যায়ে গিয়া ফিরিস্তারাও বুঝতে পারলেন মনে মনেই যে আমরা জীবনে কোনোদিন গুনাহ না করলেও আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারি না। এর কারণ যে গুনার মজা বুঝে না এই কারণে গুনাহ করে না, সে কোনো পুরস্কারের যোগ্য হইতে পারে না। যে গুনার মজা বুঝিয়াও গুনাহ ছাড়িয়া দিতে পারে সেই পুরস্কারের যোগ্য হইতে পারে। ফিরিস্তারা জীবনে কোনোদিন গুনাহ করে না ঠিক, কিন্তু গুনার কাজ করলে কি মজা হয় মজাটাও বুঝে না। এই কারণে ফিরিস্তা সারা জীবন ভর গুনাহ না করিয়াও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার মতো এই পুরস্কারের যোগ্য হইতে পারে না। মানুষকে আল্লাহ গুনার মজা বোঝার যোগ্যতা দিয়া সৃষ্টিই করবেন, মানুষ বানাইবেন ওই এমন ভাবে সে গুনাহ করলে কি মজা হয় সে বুঝবে। এই মানুষ যদি আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ ছাড়িয়া দিতে পারে, গুনাহ ছাড়িয়া দেওয়ার মানে হইল যে গুনার কাজ করলে যে মজা হইত এই মজা আমি চাই না, যে সাধারণ বিষয় নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। দুনিয়ার জীবনে গুনার কাজ করলে, গুনার পথে চললে, অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন যে কোন রকমের গুনার কাজ করলে যে মজা আছে, এই মজার লোভ যারা ছাড়তে পারে না এরা কোনোদিন গুনার পথ থেকে ফিরিয়ে আসতে পারে না। গুনার মজার লোভ যারা ছাড়তে পারে একমাত্র তারাই গুনার থেকে ফিরিয়ে আসতে পারে। অত্যন্ত কঠিন এই কঠিন ব্যাপারটা ফিরিস্তাদের জীবনে নাই, এই জন্য আল্লাহ ফিরিস্তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। মানুষের জীবনে এই কঠিন পরীক্ষাটা আছে, গুনার মজার লোভ যদি ছাড়তে পারো না তাইলে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারো না। আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হইতে গেলে, আল্লাহর কাছে পুরস্কার পাইতে গেলে, আল্লাহর কাছে জান্নাত পাইতে হইলে, জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে গুনার মজার লোভ অবশ্যই তোমার ছাড়তে হবে। গুনার মজার লোভ ছাড়িয়া যদি তুমি গুনার পথ থেকে ফিরিয়ে আসতে পারো, আল্লাহ বলেন তোমাকে আমি নিষ্পাপ জাতি ফিরিস্তার থেকেও শ্রেষ্ঠ মর্যাদা দান করব। এই কথাটা ফিরিস্তাদের যখন বুঝে আসলো, আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলে, সেই পরিবেশের কারণে ফিরিস্তারা মনের প্রশ্নের জবাব মনে মনেই বুঝতে পারলেন যে আমরা যদিও গুনাহ করি না, আমরা গুনার মজাও বুঝি না, গুনার মজা না বুঝিয়া গুনাহ না করলে পুরস্কারের যোগ্য হয় না। মানুষ গুনার মজা বুঝবে, এই মানুষ যদি গুনাহ ছাড়িয়া চলতে পারে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার যোগ্য হইতে পারবে। এই কথাটা ফিরিস্তারা যখন বুঝতে পারলেন তখন তারা আল্লাহর কাছে মাফ চাইলেন, মনে মনে যে একটা প্রশ্ন গোপন রাখছিলেন এই জন্য আল্লাহর কাছে মাফ চাইলেন। ফিরিস্তারা এই ভাষায় আল্লাহর কাছে মাফ চাইলেন, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যা কিছু জানার যোগ্যতা দিছেন এর বেশি আমরা কিছু জানি না। আমরা আগে বুঝতে পারি নাই যে গুনার মজা না বুঝিয়া গুনা না করলে যে পুরস্কার পাওয়া যায় না। আদম জাতি গুনার মজা বুঝবে, এই আদম যদি গুনা ছাড়তে পারে তবেই শ্রেষ্ঠ হওয়ার পুরস্কার লাভ করতে পারবে। এই কথাটা আমরা আগে না বুঝার কারণে প্রশ্ন করেছিলাম। এখন আমাদের প্রশ্নের জবাব আমরা বুঝতে পেরেছি, আমাদের প্রশ্ন করাটা উচিত হয় নাই, এই জন্য আপনার কাছে আমরা মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে মাফ করার একটা ব্যবস্থা দিলেন। মাফ করার ব্যবস্থা দিয়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরই এই পরিবেশটা আল্লাহ সৃষ্টি করিয়া দিছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে এক কাজ করো তোমরা, একদিকে তোমরা আদমকে সেজদা দিয়া এই কথা প্রমাণ করো যে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, তোমরা আদমের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না। সমস্ত ফিরিস্তারা আদমকে সেজদা দিয়া এই কথা স্বীকার করলেন যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার যোগ্য আদম জাতি, আমরা ফিরিস্তা জাতি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য নই। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন শুক্রবারে, জুমাবারে। আদম আলাইহিস সালামের শরীরে আল্লাহ রু ঢুকাইয়া দিছিলেন শুক্রবারে, জুমাবারে। জুমার বারের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, মসজিদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। হযরত আদম আলাইহিস সালামকে ফিরিস্তাদের দ্বারা আদম আলাইহিস সালামকে সেজদা করাইয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকাইয়া দিলেন, সেই দিনটাও ছিল শুক্রবার। জান্নাতে ঢুকাইয়া দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ জান্নাতের ভিতরেই আদম আলাইহিস সালামের বিবি হাওয়াকে সৃষ্টি করিয়া দিলেন, হাওয়াকে সৃষ্টি করিয়া দিলেন, যেই দিন সেই দিন ছিল শুক্রবার। আদম হাওয়া দুজনকে সৃষ্টি করি আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া, তোমরা এই জান্নাতে অস্থায়ীভাবে বসবাস কর। অস্থায়ীভাবে বসবাস কর কেন বললেন? তার কারণ হইল, আল্লাহ আগেই ফিরিস্তাদেরকে বলেছিলেন যে আদম সৃষ্টি করিয়া আমি পৃথিবীতে পাঠাই। পৃথিবীতে পাঠাইবার আগেই যদি আল্লাহ জান্নাতে স্থায়ীভাবে আদমকে বসবাস করতে দেন, তাইলে পৃথিবীতে পাঠাই বলে বলছিলেন সেই কথা ঠিক থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে বললেন, তোমরা অস্থায়ীভাবে কিছুদিন জান্নাতে বসবাস করো, এই জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে চলাফেরা করো, এই জান্নাতের সব গাছের ফলমূল খাও। শুধু একটা গাছ দেখাইয়া বললেন, এই গাছের ফল খাইবা দূরের কথা, এর দ্বারে কাছে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই বলেছেন সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইব। তবে কেন দুনিয়াতে পাঠানির আগে আবার জান্নাতে পাঠাইলেন? এই প্রশ্নের জবাবের মধ্যে একটা বিরাট রহস্য আছে, যেটা আমাদের ভালো রকম স্মরণ থাকা দরকার। দুনিয়াতে আসার পরে অনেক মানুষ নাস্তিক হইয়া যায়, আল্লাহ দেখা যায় না এই জন্য আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল দেখা যায় না এই জন্য পরকাল বিশ্বাস করে না, কবরের আজাব দেখা যায় না এই জন্য কবরের আজাব বিশ্বাস করে না, বেজদুদক দেখা যায় না এই জন্য বেজদুদক বিশ্বাস করে না, জিন ফিরিস্তা দেখা যায় না এই জন্য জিন ফিরিস্তা বিশ্বাস করে না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন মানুষ জন্মের পর থেকে মরণ পর্যন্ত সারা জীবনের ভিতরে অন্য কিছুর সাহায্য ছাড়া ডাইরেক্ট নিজের দুইটা চক্ষু নিজে দেখেনি, নিজের যে দুইটা চোখ আছে নিজে দেখেনি, তাহলে কি আমি বলতে পারবো যে তোমার চোখ নাই? তাহলে তো দেখলাই নাই, নিজের চোখ নিজে দেখি না এই জন্য আমার চোখ আছে মানি না, এই কথা বলা যেই রকমের বুকামি, আল্লাহরে দেখি না এই জন্য মানি না এমন কথা বলা ওই রকমের বুকামি। এইরকম কিছু বুকা মানুষ আছে দুনিয়াতে আসার পরে আল্লাহ দেখা যায় না, বেজদুদক দেখা যায় না, পরকাল দেখা যায় না, এই জন্য বলে এইগুলি মানি না, বিশ্বাস করি না, এদেরকে বলে নাস্তিক। এই নাস্তিকেরা আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমাদেরকে বলে আমরা অন্ধবিশ্বাসী, অন্ধেহা জিনিস বিশ্বাস করলাম। আমাদেরকে নাস্তিকেরা জীবনে কোনোদিন অন্ধবিশ্বাসী বলতে পারবে না। সেই পথ আল্লাহ চিরকালের জন্য বন্ধ করিয়া দিলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের বাবার বাবার বাবা বড় বাবা আদমকে দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাতে কিছুদিন বসবাস করতে দিলেন। তোমার নিজের চোখে দেখিয়া যাও এই জান্নাত তোমার বা তোমার আওলাদদেরকে দান করব। কোন বেঈমান নাস্তিক তোমার আওলাদকে বলতে পারবে না যে তোমরা যারা জান্নাতে বিশ্বাসী তোমরা অন্ধবিশ্বাসী, তোমার আওলাদেরা যারা জান্নাতে বিশ্বাসী হবে এরা অন্ধবিশ্বাসী নয়, এরা তোমার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী হবে। আমার এই কথা বুঝে থাকলে এবার বলেন, আমরা যারা পরকালে বিশ্বাসী জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আমরা অন্ধবিশ্বাসী না আমাদের বড় বাবার চোখের দেখা জিনিসে বিশ্বাসী, চোখের দেখা জিনিসে বিশ্বাসী। আদম আলাইহিসসালাম হলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা। আরেক প্রকারের বাবা আছে মানুষের, তারে কয় রুহানি বাবা, যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা কয়। নবীগণের আত্মা পবিত্র, সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র, কিসের থেকে পবিত্র? সকল প্রকার গুণাত থেকে পবিত্র। সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ বেগুণা। সামনের কথা বোঝার জন্য এখানে এই কথাটা আমাদের মনে রাখা দরকার, সমস্ত নবীগণের আত্মা পবিত্র কিসের থেকে? গুণাত থেকে। এই কারণে নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা চলে, তারা অতীতে যত গুণা করেছিল আল্লাহ তাদের সব গুণা মাফ করিয়া দিয়া নবীগণের অনুসারীদের আত্মাকেও আল্লাহ পবিত্র বানাইয়া দেন। এইভাবে যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা বলা হয়। বুঝলেন কিনা দেখেন, যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা বলা হয়। সমস্ত রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেছেন, হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণের কাছ থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়া দুনিয়াতে পাঠাইছেন। সেই ওয়াদাটা কি? মুহাম্মাদুর রসুলুল্লাহর উপর ঈমান আনবে। এই ওয়াদা আদম আলাইহিসসালামের কাছ থেকে আল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়া দুনিয়াতে পাঠাইছেন। নূহ আলাইহিসসালামের কাছ থেকেও, ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকেও, মুসা আলাইহিসসালামের কাছ থেকেও, ঈসা আলাইহিসসালামের কাছ থেকেও, সমস্ত নবীদের কাছ থেকে এই ওয়াদা নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তাদেরকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা। যিনি ঈমান আনলেন তিনি হন উম্মত, যার উপরে ঈমান আনা হইল তিনি হন নবী। এইভাবে আল্লাহ সমস্ত নবীগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া আমাদের নবীকে সমস্ত নবীর নবী বানাইয়া দিলেন। এইভাবে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণেরও রুহানি বাবা বানাইয়া দিলেন। এবার বলেন, সমস্ত রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে আল্লাহ দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই দাওয়াত করিয়া নিয়ে গেছেন সাত আসমানের উপরে। ওইখানে নিয়ে আল্লাহ নিজে আল্লাহর সাক্ষাতে বসাইয়া কথাবার্তা বলছে, ওইখানে নিয়ে আল্লাহ জান্নাত তারে দেখাইয়া দিছেন, জাহান্নাম দেখাইয়া দিছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়া আল্লাহকে নিজের চোখে দেখিয়া, জান্নাতকে নিজের চোখে দেখিয়া, জাহান্নামকে নিজের চোখে দেখিয়া আসিয়া বললেন, যে তোমাদেরকে যে আল্লাহর কথা বলি আমি সেই আল্লাহর সাক্ষাতে বসিয়া আলাপ সালাপ করছি, তোমাদেরকে আমি যে জান্নাতের কথা বলি সেই জান্নাত নিজের চোখে দেখি আসছি, তোমাদেরকে যে জাহান্নামের কথা বলি সেই জাহান্নাম নিজের চোখে দেখি আসছি। সুতরাং আমরা আল্লাহতে বিশ্বাসী যারা, আমরা জান্নাতে যারা বিশ্বাসী, আমরা যারা জাহান্নামে বিশ্বাসী, আমরা অন্ধবিশ্বাসী নই। দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান্নামে বিশ্বাসী। একজন বড় বাবা হইলেন বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা আদম আলাইহিসসালাম, আরেকজন বড় বাবা হইলেন রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আল্লাহ যে আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠাইবেন বলে সৃষ্টি করেছিলেন, পাঠাইবার আগে জান্নাতে দিয়ে কোন কাজ করলেন? কোন নাস্তিক যেন ইমানদারদেরকে কোনদিন অন্ধবিশ্বাসী বলতে না পারে সেই ব্যবস্থা করিয়া দিলেন। এক পর্যায়ে ইবলিস দুকা দিয়া আদম হাওয়াকে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল। আদম হাওয়া জানিয়া শুনিয়া আল্লাহর নিষেধ লঙ্ঘন করেন নাই, ইবলিসের দুকায় ভুল বুঝিয়া আল্লাহর নিষিদ্ধতা বলিয়া গিয়া খাইছেন। এই জন্য জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া আদম গুনাগার হইছেন না, আল্লাহর নিষেধ বলিয়া তা লঙ্ঘন করলে গুনাহ হয় না। এর সহজ উদাহরণ, রমজান মাসের দিনের বেলায় রোজাদারের জন্য খানা পিনা করা আল্লাহর নিষেধ কিনা? কিন্তু রোজার কথা বলিয়া যদি খায় গুনাহ হয় না। তোমার মতো সাধারণ মানুষ রোজার কথা বলিয়া খানা পিনা করলে গুনাহ হয় না? আর আদম তোমার বাবার বাবার বাবা, বড় বাবার বড় বাবা, জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর নিষেধের কথা বলিয়া খাইলে গুনাহ হবে কেন? এই কারণে কোরআনের তফসিরের এই সমস্ত মর্ম, এই সমস্ত তথ্য এবং মাহাত্ম্য যারা সঠিকভাবে বুঝতে পারে না, এরা বাসা বাসা নজরে দেখে আল্লাহ নিষেধ করছিলেন খাইছে, এই জন্য আদম গুনাগার হইছে বলতে চায়। এইরকম কথা যারা বলে এরা পিওর মুসলমান নয়, এরা নির্ভেজাল মুসলমান নয়, এরা মুসলমান নামের ভেজাল। আল্লাহ বলেন ফানাসিয়া আদম, আদম ভুলিয়া গেল। দেখেন আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন কিনা, আদম ভুলিয়া গেল। আল্লাহর নিষেধ বলিয়া লঙ্ঘন করলে গুনাহ হয় না, জানিয়া শুনিয়া লঙ্ঘন করলে গুনাহ হয়? জানিয়া শুনিয়া লঙ্ঘন করলে গুনাহ হয়। আদম জান্নাতে জানিয়া শুনিয়া আল্লাহর নিষেধ লঙ্ঘন করেন নাই। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন নাসিয়া আদম, আদম ভুলিয়া গেল। এই জন্য নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আদমের গুনাহ হয় নাই। কিন্তু গুনাহ না হইলেও জান্নাত থেকে বাহির হইয়া আসার উসিলা হইল। আল্লাহ বলেন হে আদম, তোমাকে যেই গাছের ফল খাইতে নিষেধ করেছিলাম সেই গাছের ফল যেহেতু খাইছো, কাজী এখন আর জান্নাতে থাকা হবে না, এখন জান্নাত থেকে বাহির হইয়া দুনিয়াতে যাও। গেল এইদিকের ঘটনা। ওইদিকে ফিরিস্তারা যখন বললেন আল্লাহ আমরা জীবনে কোনদিন গুনাহ করি না, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাও না কেন? আদম ইচ্ছা করলেই গুনাহ করবে, তারে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইতে চাও কেন? এই প্রশ্নের জবাব যখন ফিরিস্তারা বুঝতে পারছিলেন, আল্লাহ বলছিলেন যেহেতু বুঝতে পারছ তোমরা গুনাহ না করিয়াও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার যোগ্য না, আদম ইচ্ছা করলে গুনাহ করতে পারে তবুও সে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, কাজেই সেজদা দিয়া সম্মান কর, আদমের শ্রেষ্ঠত্ব স্বীকার কর, মর্যাদা স্বীকার কর। ফিরিস্তারা আল্লাহর হুকুমে আদমকে সেজদা দিয়া স্বীকার করিয়া দিলেন, স্বীকার করিয়া নিলেন যে আমরা বেগুনা হইয়াও সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না, আদম জাতি ইচ্ছা করলে গুনাহ করতে পারে তবুও তারা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। অপরদিকে আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন ও ফিরিস্তারা, তোমরা একটা জিনিস জানো না, জানার জন্য প্রশ্ন করছো কি কারণে আদম শ্রেষ্ঠ, কি কারণে ফিরিস্তারা শ্রেষ্ঠ নয়, এটা তোমরা না জানার কারণে জানার জন্য প্রশ্ন করছো। যে কোনো জিনিস জানে না জানার জন্য প্রশ্ন করে, এই প্রশ্ন করা গুনাহ নয়, বরং হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্নামা শিফাউল ইজ্জিস সুআল, জানো না জিনিস জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ, এটা মূর্খতার চিকিৎসা। যে কোনো কিছু জানে না, জানার জন্য জিজ্ঞাসা করে, তার জিজ্ঞাসা করা গুনার কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। তো তোমরা তো কোনো গুনাহ করছো না, জানো না জিনিস জানার জন্য প্রশ্ন করছো, কোনো গুনাহ করছো না, এর পরেও তোমরা আমার কাছে মাফ চাও? আদমের মধ্যে গুনার যোগ্যতা আছে, দুনিয়াতে গেলে এই গুনার পরিবেশ পাইবে, সে জানিয়া শুনিয়া গুনা করবে, তখন আদম কিভাবে মাফ পাইতে পারে? তার ব্যবস্থাও আমি আল্লাহ এখন থেকেই করিয়া দিতে চাই। একদিকের কথা। আনুষঙ্গিক ভাবে আরেকটা কথা আমাদের জানা থাকা দরকার, কেউ যদি কোনো কিছু না জানার কারণে, জানার উদ্দেশ্যে প্রশ্ন করে, যার কাছে জানবার আশা করা যায় তার কাছে, তাইলে তার প্রশ্ন করা গুনার কাজ নয়, তার প্রশ্ন করা হইল সওয়াবের কাজ। কিন্তু কেউ যদি জানিয়া হোক না জানিয়া হোক প্রশ্ন করে বেড়াত চালাইত, বেড়া লাগানির লেগে প্রশ্ন করে, তোমারে প্রশ্ন করিয়া বেড়াত চালাইমু যাতে আমার জবাব দিতে ভারো না, আর আমারে তোমার কথা মানবার লাগি কইতায় ভারো না, ইদার নাম হইল বেড়াজাল সৃষ্টি করার জন্য প্রশ্ন করা, সত্য এড়াইয়া দেওয়ার জন্য প্রশ্ন করা, এই রকম প্রশ্ন করা হারাম। আমাদের সমাজের অনেকের মধ্যে এই প্রশ্ন করার নিয়ম নীতিগুলি জানা না থাকার কারণে কেউ না জানা সত্ত্বেও জিগায় না যে এটা কেমনে হইতো আমার হইয়া দেউ, আর কেউ জানিয়াও প্রশ্ন করে তার ফেসও ফেলাইত, না জানিয়া প্রশ্ন না করা দোষ, আর জানিয়া শুনিয়া কেউরে বেড়াত ফলানির লাগি প্রশ্ন করা হারাম। আমার একদিন এক বেড়ায় জিজ্ঞাসা করে বাংলাদেশ, কোরআনের তফসির দিয়ে করো, কইতাই পারবাইনি কোন সুরাত মিম নাই আর কোন সুরাত বা নাই, এটা কেউ গনে নে খুকা যাই, কোন সুরাত মিম নাই আর কোন সুরাত বা নাই, জানলে ওই কি লাভ হইব আর না জানলে ওই কি ক্ষতি হইব, জানা তো কোনো লাভ নাই না জানা তো কোনো ক্ষতি নাই, হে এই প্রশ্ন করে বেশি আমার আগর ব্যাপার কিতা, হে বন্ড ফির, হে নমাজ রোজার দাদারে না, আমারে প্রশ্ন করার উদ্দেশ্য আমি যদি কইতাম পারি না, আমারে কইতই কথা আগে গিয়া কোরআন হি কেয়াইয়া এর বাদে আমার নমাজ রোজার কথা কইব, ওই ফেসো ফেলাইতো। আমি কইলাম কোন সুরাত মিম নাই আর কোন সুরাত বা নাই কইতে ফেললে কি তুইব, কইতে ফেললে আমি বুঝবো যে তুমি কোরআন জানো, আমি কইতে শুনো সুরায় কাউসারের মধ্যে মিম নাই আর সুরায় এখলাসের মধ্যে বা নাই, ওইছে নি কই হইছে, আমি কইতে আমি তোমার এখন একটা কথা জিগাই, কয় আপনার সাথে কোনো আমরা ভাবুনি, হে আগে আমার ইন্টারভিউ লয় আর এখন কয় আমার সাথে ভাবুনি, আমি না না তোমার সাথে আমার কোনো কম্পিটিশন না, তোমার উপহারের লাগি একটা কথা জিগাইতাম, বলে তো হও কিতা, আমি কোন কারণে উজু বাঙ্গে জানি হইতা কোনো আমরা হিকসিনি, কোন কারণে উজু বাঙ্গে হে হিকসে না, কিন্তু কোন সুরাত মিন নাই আর কোন সুরাত বা নাই তো গায়, বলেন প্রশ্ন করে শিকার জন্য না বেড়া জাল ফেলানির লাগি, এর প্রশ্নের জবাব যদি আমি না দিতাম পারতাম তে আমার কইতো, আমার প্রশ্নের জবাব হিকাইয়া কইও আমার নমাজ রোজার কথা, এর আগে কইও না তুমি কুস্তা জানো না, তোমার তোমার কথায় নমাজ করতাম কেনে। এইরকম অনেক লোক আছে সমাজে যারা প্রশ্ন করে হিকার লাগি না, প্রশ্ন করে বেড়াত ফালাইতো, বেড়াত ফালাইয়া তোমার মুখ বন্ধ করতো তুমি যাতে আর তারে হক ফতে চলার দাওয়াত দিতে না পারো, এই অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম, এই অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম। ফিরিস্তারা যেহেতু সৎ উদ্দেশ্যে প্রশ্ন করছিল, এখন বলেন ফিরিস্তার প্রশ্নের উদ্দেশ্য অসৎ না সৎ? ফিরিস্তারা যেহেতু সৎ উদ্দেশ্যে প্রশ্ন করছেন, জানেন না জিনিস জানার জন্য প্রশ্ন করছেন, এই জন্য আল্লাহ বলেন ও ফিরিস্তারা তোমরা জানো না জিনিস জানবার লাগি প্রশ্ন করছো, এটা তো কোনো গুনাহ করছো না, এরপরও মাফ চাও, এরপরও মাফ চাও। আদম তো গুনার মজা বুঝে, আদম দুনিয়াতে গিয়ে ওই গুনার পরিবেশ পাইব, আপনারা দিন নাই থেকে গুনার পরিবেশ পাইছেননি, পাইছেননি আল্লাহ তখনই বলছিলেন আদম তো গুনার মজা বোঝার যোগ্যতা দিয়ে আমি বানাইছি, ওই দুনিয়া গিয়ে ওই গুনার পরিবেশ পাইব, তখন যদি মজার লোভে গুনায় লিপ্ত হইয়া যায় ওই আদম সন্তানগুলির মাফ করার ব্যবস্থা আমি এখন থেকে করিয়া দিতে চাই। কি ব্যবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরিস্তারা মাফ পাইবার জন্য একটা উসিলা পেশ করছিলেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন ফিরিস্তাদের এবাদত করার একটা গড় আছে সাত আসমানের উপরে, এই গড়টার নাম আল বাইতুল মামুর, ফিরিস্তাদের মসজিদ, সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, ফিরিস্তাদের মসজিদ, ওই মসজিদকে ফিরিস্তারা তোয়াফ করলেন। তোয়াফ করে আল্লাহর দরবারে আল্লাহর গর বাইতুল মামুর মসজিদের তোয়াফকে মাফের উসিলা হিসেবে পেশ করে বলেন, ও আল্লাহ, তোমার ঘরের তোয়াফ, তোমার এবাদত, তোমার বন্দেগি, তোমার এই এবাদতে তোমার দরবারে মাফের জন্য উসিলা পেশ করলাম, তোমার ঘরের তোয়াফের উসিলায় আমরা কেন প্রশ্ন করলাম, আমরার এই অপরাধ মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রশ্ন করা অসৎ উদ্দেশ্যে নয়, তোমরা প্রশ্ন করা সৎ উদ্দেশ্যে, এই কারণে তোমাদের প্রশ্ন করার দ্বারা কোনো গুনাহ হয় নাই। এরপরও আমার দরবারে উসিলা পেশ করছো আমার ঘরের তোয়াফ মাফ পাওয়ার লাগি, আদমরে আমি গুনার যোগ্যতা দিয়া সৃষ্টি করতেছি, দুনিয়াতে গিয়াই গুনার পরিবেশ পাইবে, অতি সহজেই আদম গুনায় লিপ্ত হইয়া যেতে পারে, তখন যদি কোন আদম সন্তান আমার কাছে গুনার জন্য মাফ পাইতে চায়, সাত আসমানের উপরে আসতেও পারবে না, বাইতুল মামুর মসজিদের তোয়াফ করতেও পারবে না, আর মাফের উসিল্লাও দিতে পারবে না। কাজেই আদমকে দুনিয়াতে পাঠাইবার আগেই এখনই তোমরা যাও বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে ওইখানে একটা ঘর বানাইয়া দিয়ে আস, দুনিয়ার কোন গুনাগার মানুষ গুনা মাফের জন্য সাত আসমানের উপরে আসতে হবে না, আমার ঘর তোয়াফের জন্য জমিনেই আর একটা ঘর বানাইয়া দাও, ওই ঘরের তোয়াফরেই আমি আদম সন্তানের সারা জীবনের গুনা মাফের উচিলা বানাই। আল্লাহর হুকুমে ফিরিস্তারা দুনিয়াতে আসিয়া ওই বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে সেখানে একটা ঘর বানাইলেন। এই ঘরের কথাই আল্লাহ এতে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে এই ঘর সেই ঘর যেই ঘরের নাম খানায়ে কাবা, যেই ঘর বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার ভূখণ্ডে বানানো হয়েছে, যেই ঘর আল্লাহ ফিরিস্তাদের দ্বারা বানাইয়া লোয়াইছেন, যেই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার গুনাগার আদম সন্তানদের গুনা মাফের উসিল্লা করার জন্য বানাইয়া লোয়াইছেন, এই ঘর খানায়ে কাবার ঘর নামে পরিচিত। এই গড়ি দিক দিয়া ফিরিস্তারা বানাইতেছেন, ওই দিক দিয়া বানানি কমপ্লিট হওয়ার আগেই যদি আল্লাহর যে গড়ে তোয়াফের উসিলায় আল্লাহ আদম সন্তানের গুনাহ মাফ করিয়া দিবেন, এই গড় বানানির আগেই যদি আদম পাঠাইয়া দেন আর আদমের সন্তানেরা বড় ইয়া গুনাহ করতে থাকে, গড় বানানি শেষ হয়েছে না, তোয়াফ করবো কেমনে, মাফ করাইব কেমনি, এই জন্য এই দিক দিয়ে দিচ্ছেন তারা গড় বানানির, আর ওই দিক দিয়া আদম হাওয়ারে রাখছেন ওয়েটিং রুমও, ওয়েটিং রুম বুঝলেন, ওই জান্নাত কিছুদিন তোমরা জান্নাত থাকো, গড় বানানি শেষ হোক, কথা বুঝলেন কিনা দেখেন, কিছুদিন তোমরা জান্নাতে থাকো, গড় বানানি শেষ হোক, গড় বানানি শেষ হইলে পরে তোমরা এখান থেকে বাড়িয়ে যাইবা, গেলে পরে তোমাদের সন্তান আদিরা গুনা করলে গড় তো আগের থেকেই বানাইলাছে, তো আফ করবো আর আল্লাহর, আমি আল্লাহর কাছে ওয়াদা করবো আর জীবনে গুনা করবো না, এই তো আফের উসিলায় আমি তোমার সন্তানদের জীবনের গুনা মাফ করিয়া দেব। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষেরা দুই শর্তে আল্লাহর ঘরের তোয়াফ জিয়ারত করবে, হজ করবে, দুই শর্ত, এই সমস্ত আদম সন্তানদেরকে, এই সমস্ত হাজিদেরকে আল্লাহ এমনভাবে বেগুনা বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন যেভাবে একটা সন্তান জন্মগ্রহণ করার সময় বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে, মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেই ধরনের বেগুনা থাকে, দুই শর্তে যারা হজ করে তাদেরকে আল্লাহ ওই নূতন সন্তানের মতো বেগুনা বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন। সাধু আল্লাহ যে দুই শর্তে হজ করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করিয়া দেন, এর একটা শর্ত হইল বেহায়ামি কাজ ছাড়িয়া দেওয়া। হায়া লজ্জা নষ্ট হয় যে কাজের দ্বারা, এই সমস্ত কাজ ছাড়িয়া দেওয়া। দুই নম্বর, সকল প্রকার গুনার কাজ ছাড়িয়া দেওয়া। আল্লাহ রসুল বলেন, এই দুই জিনিস ছাড়িয়া জীবনের জন্য ত্যাগ করিয়া আল্লাহর কাছে ওয়াদা করিয়া যারা হজ করে, আর জীবনে বেহায়ামি কাজ করব না, আর জীবনে গুনার কাজ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জীবনের মতো বেগুনাহ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন। পক্ষান্তরে আল্লাহ রসুল বলেন, যে হাজি বেহায়ামি সারে না, গুনার অভ্যাস সারে না, আর হজে গিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর অর্থ হইল হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয় লা লাব্বাইকা লাকা ওয়ালা সাদাইক, তোমার হজের তোমার হাজিরা আল্লাহর দরবারে কবুল হইল না, তোমার হজের দ্বারা তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হইল না। এই ঘটনা থেকে আমরা এই সবক শিখতে পারি কিভাবে হজ করলে গুনাহ মাফ পাওয়া যায়, আর কিভাবে হজ করলে শুধু রুসুম পালন হয় গুনাহ মাফ হয় না। আল্লাহ আমাদেরকে ওইভাবে হজ করার তৌফিক দান করুন যেভাবে হজ করলে সারা জীবনের গুনাহ মাফ হইয়া যায়। ফিরিস্তাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাগর নির্মাণ করাইলেন, নির্মাণ সমাপ্ত হওয়ার পরে আদম হাওয়াকে দুনিয়া থেকে বাড়াই, নির্মাণ সমাপ্ত হওয়ার পরে সাথে সাথে বাড়াইছেন না, আরো কয়েক হাজার বছর পরে। এই কয়েক হাজার বছরের ভিতরে কাবাগর ফিরিস্তাদের বানানো কাবাগর দশিয়া নিশ্চিন্ন হইয়া গেছে, এই জন্য আদম হাওয়া দুনিয়াতে আইসা ফিরিস্তাদের বানানো কাবাগর পাইলেন না। তাই আল্লাহ জিব্রিল ফিরিস্তার দ্বারা ওই ফিরিস্তাদের নির্মিত কাবাগরের ফাউন্ডেশন চিনাইয়া দিলেন, আদম দুনিয়াতে আসার পরে সেই ফাউন্ডেশনের উপর আবার নূতনভাবে কাবাগর নির্মাণ করলেন। নূহ আলাইহিসসালামের যুগে আবার নিশ্চিন্ন হইয়া গেল, ইব্রাহিম আলাইহিসসালামের দ্বারা আবার নূতনভাবে নির্মাণ করাইলেন। এই কাবাগর নির্মাণের ইতিহাস এই গেল। এখন প্রশ্ন হইল, আমরা যারা কাবাগরের তোয়াব দিয়ে জীবনে কোনোদিন যাইতে পারি না, আমাদের গুনাহ মাফের ব্যবস্থা কি? এই প্রশ্নের জবাব হইল, কাবাগর হইল সারা দুনিয়ার সমস্ত মসজিদগুলির সেন্টার, আর সবগুলি মসজিদ হইল কাবাগরের ব্রাঞ্চ। এর সহজ প্রমাণ, দুনিয়ার যে কোনো এলাকায় যে কোনো দেশে আপনি মসজিদ নির্মাণ করেন, আপনার মসজিদের মেহরাব থাকবে কাবাগর যেদিকে সেই দিকে। বাংলাদেশের মসজিদগুলির মেহরাব থাকে পশ্চিম দিকে, লন্ডন আমেরিকার মসজিদগুলির মেহরাব থাকে পূর্ব দিকে। কারণ কি? দিক আসল ব্যাপার না, কাবাগর হইল আসল ব্যাপার। কাবাগর সামনে নিয়ে নামাজ পড়লে, কাবাগর সামনে নিয়ে আল্লাহকে সেজদা দিলে, সেই সেজদা সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এই জন্য সারা দুনিয়ার সমস্ত মসজিদগুলির মেহরাব কাবাগরের দিকে। প্রমাণ হইল কাবাগর হইল সমস্ত মসজিদের সেন্টার, আর বাকি সবগুলি মসজিদ হইল কাবাগরের ব্রাঞ্চ। তুমি সেন্টারে যাওয়ার সুযোগ যদি তোমার না থাকে, তৌফিক যদি না থাকে, তাহলে ব্রাঞ্চে আসো। এই ব্রাঞ্চের কানেকশন আছে সেন্টারের সাথে, এই ব্রাঞ্চের উসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন, কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ সাত দল মানুষকে স্থান দিবেন, আর আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাইবে তারাই নাজাত পাইবে। আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাইবে না, তারা হাসরের দিন নাজাত পাইবে না। যে সাত দল মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, এই সাত দলের মধ্যে এক দল হইল যাদের অন্তরটা তাদের মহল্লার মসজিদের সাথে বান্দা, হাদিসের ব্যাখ্যায় লেখা আছে আমার অন্তরটা আমার মহল্লার মসজিদের দিকে বান্দা, এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হইল পুরুষরা মসজিদে গিয়া ফজরের নামাজ পড়িয়া সংসারের কাজে যায়, অপেক্ষায় থাকে জোহরের আজান পড়লে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে, জোহরের নামাজ মসজিদে পড়িয়া আবার সংসারের কাজে যায়, অপেক্ষায় থাকে আসরের সময় মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে, আবার সংসারের কাজে যায়, অপেক্ষায় থাকে মাগরিবের নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়বে, আবার সংসারের কাজে যায়, অপেক্ষায় থাকে এশার নামাজ মসজিদে গিয়া জমাতে পড়বে, আবার বাড়িতে গিয়া ঘুমায়, অপেক্ষায় থাকে ফজরের নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়বে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে বান্দা, মহল্লার মসজিদের সাথে বান্দা মানে সেন্টারের সাথে বান্দা, কাবাগরের সাথে বান্দা, কাবাগরের ব্রাঞ্চ অফিসের সাথে যার অন্তর বান্দা তাকেও আল্লাহ হাশরের মাঠে আশ্রয় দান করবেন, নাজাত দান করবেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন মাসাজিদুন নিসাই কারু বুয়ুতিহিন্না, পুরুষরা যে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ জমাতে ফুরিয়া কাবাগরের সাথে সম্পর্ক করিয়া জীবনের গুনাহ মাফ করাইবে, মেয়ে লোকেরা কি করবে? আল্লাহ রাসূল বলেন মাসাজিদুন নিসাই কারু বুয়ুতিহিন্না, খাইরু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, মেয়ে লোকরা যার যার ঘরের কোনায় একা একা নামাজ পড়িয়া যেই সোয়াব, পুরুষরা মসজিদে জমাতে নামাজ পড়িয়া যেই সোয়াব পাইবে, মেয়ে লোকেরা একা একা ঘরের কোনায় নামাজ পড়িয়া সেই সোয়াব পাইবে। তাহলে কাবা ঘরের সম্পর্ক হইল এই মসজিদের সাথে, আর এই মসজিদের সম্পর্ক হইল মেয়ে লোকে ঘরের যে কোনায় একা একা নামাজ পড়ে সেই কোনার সাথে। কাজেই গড়ের কুনার যারা নামাজ পড়ে, যে মেয়ে লোকেরা নামাজ পড়ে, এরা সম্পর্ক মসজিদের সাথে হইল, আর মসজিদে যে পুরুষেরা নামাজ পড়ে এরা সম্পর্ক কাবাগরের সাথে হইল। এইভাবে কাবাগরের দিকে রুখ করিয়া যথারীতি নারী নারীর জায়গায় পুরুষ পুরুষের জায়গায় যারা নামাজ পড়বে এদের সবাই কাবাগরের সাথে তাদের সম্পৃক্ত হইয়া গেল, কাবাগরের সাথে তাদের কানেকশন হইয়া গেল। এই কানেকশনের উসিলায় আল্লাহ এদের সবাইকে নাজাত দিয়া দিবে। এই জন্য বলছিলাম মসজিদ আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার, মসজিদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এরপরে আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বাইর করিয়া যেদিন দুনিয়াতে পাঠাইলেন সেদিনও ছিল শুক্রবার। দুনিয়াতে পাঠানির পরে দুনিয়াতে অনেক ঘটনা ঘটিয়ে গেছে শুক্রবারে, আর একটা বিরাট ঘটনা ভবিষ্যতে ঘটবে দুনিয়াতে, সেটা হবে শুক্রবার। সারা দুনিয়া যেদিন কিয়ামত হবে, ধ্বংস হবে, সেই দিনটা হবে শুক্রবার। মহররমের মাস হবে, মাসের দশ তারিখ হবে, দিন শুক্রবার হবে, সময় আসরের নামাজের সময় হবে। আসরের সময় কেমন হইব এই হাদিসটা কইলে অনেকে প্রশ্ন করে, কয় আসরের নামাজ তো সারা পৃথিবীতে একসাথে হয় না, আমেরিকায় যখন আসরের নামাজের সময় হয় বাংলাদেশে তখন হয়তো ফজরের নামাজের সময় হইতে পারে, তাহলে সারা দুনিয়া কেমন কিভাবে? এটা জানার জন্য প্রশ্ন না, এটা বেড়াজাল সৃষ্টি করার জন্য প্রশ্ন। আমি জিজ্ঞাসা করি ২৪ ঘন্টার ভিতরে আসরের সময় সারা দুনিয়ায় এক চক্কর দেয়নি? ২৪ ঘন্টার ভিতরে আসরের টাইম সারা পৃথিবীটার একটা চক্কর দেয়নি? আসরের নামাজের টাইমটা যদি ২৪ ঘন্টায় সমস্ত পৃথিবীটা চক্কর দিতে পারে, ইসরাফিল ফিরিস্তার ফুল যে ফুয়ে দুনিয়া ধ্বংস হইব, যে ২৪ ঘন্টায় সারা দুনিয়া চক্কর দিতে পারতো না? তুমি প্রশ্ন করো কি তার লাগে, ফেসা নিল লাগে? আল্লাহর দরবারে ফেসা বেশি নাই, যে ফেসি তার আল্লাহও ফেসি, আর যে সুজা তার আল্লাহও সুজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা রে আমরা রে মসজিদের গুরুত্ব, জুমার গুরুত্ব, জমাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব অনুধাবন করি, আল্লাহর কাছে নাজাতের উসিল্লা পেশ করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।